আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত তৈরি করে রেখেছেন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা নক করবেন। আমাদের তাফসীর হবে সূরা সাজদার আয়াত নম্বর 17 থেকে। আল্লাহ পাক এখানে জান্নাতীদের জন্য যে নিয়ামত রেখেছেন তা কোনো মানুষ জানে না, কোনো সৃষ্টি আল্লাহ পাকের জানে না, এবং এমনকি চিন্তার জগতে চিন্তা করেও কল্পনাতেও আসতে পারে না, এ বিষয়টি এখানে উল্লেখ করেছেন। ফালা তাআলামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো ব্যক্তি জানে না যা তাদের জন্য গোপন রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, এমন কিছু থেকে যা তাদের চক্ষুকে শীতল করবে। জান্নাতে সেই সব নিয়ামত পেয়ে চক্ষু ঠান্ডা হবে, মন জুড়াবে, এমন অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, যা কোনো ব্যক্তি জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা পৃথিবীতে যা ভালো কর্ম করত তার প্রতিদান স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে এই আয়াতের তাফসীর সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতে এমন নিয়ামত রয়েছে আল্লাহ পাকের যা কোনো চোখে দেখেনি, না কোনো কানে শুনেছে ওর বিস্তারিত বিবরণ। এতটুকু জানেন যতটুকু কোরআন এবং হাদিসে রয়েছে, এর বেশি কোনো কানে শোনেনি আর কোনো মানুষের অন্তরে এর কল্পনাও হয়নি। ওকরাও ইনশেতুম, আর তোমরা যদি এই সম্পর্কে জানতে চাও কোরআনে দলিল প্রমাণ, তাহলে এই আয়াত পাঠ করে দেখো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেছিলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক যে নয়ন শীতলকারী নিয়ামত যা তৈরি করে রেখেছেন আর গোপনে রেখেছেন কোনো ব্যক্তি জানে না। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমিন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে পৃথিবীতে মানুষ দুই ভাগে ভাগ হবে, মুমিন আর ফাসিক। মুমিন মানে যে বিশ্বাসী আর আল্লাহ পাকের অনুগত, আর ফাসেক যে অবাধ্য। বড় ফাসেক যেই ব্যক্তি কুফরি করে শিরক করে আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে গেছে, ফাসাকা মানে বেরিয়ে যাওয়া, আর ছোট ফাসেক তার নিচে যারা বিভিন্ন পাপে জড়িত তারা হচ্ছে ফাসেক। আল্লাহ বলছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসেকান। আচ্ছা বলো তো, যে হচ্ছে ইমানদার মানুষ আর আরেকজন হচ্ছে ফাসেক অবাধ্য পাপিষ্ঠ, উভয় কি সমান হইতে পারে? লা ইয়াস্তাউন, আল্লাহ বলছেন না, কখনো সমান হইতে পারে না, না দুনিয়াতে আল্লাহর কাছে সমান, না আখেরাতে সমান। দুনিয়াতে ধন সম্পদ আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী পাওয়ার ব্যাপারটি আলাদা, এটি আল্লাহ পাকের কাছে একেবারে তুচ্ছ, তাই আল্লাহ পাক অসৎকেও অনেক সময় বেশি দিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ পাকের রহমতের দৃষ্টি রয়েছে একজন ভালো মানুষ সৎকর্মশীলের ওপর, আর আল্লাহ পাকের গজব লানত অভিশাপ ক্রোধ রয়েছে পাপিষ্টের ওপর ফাসেকের ওপর, এদিক দিয়েও সমান নয়। এইরকমই যেখানে পরামর্শের বিষয় আসবে সেখানে যোগ্য লোকের পরামর্শ হবে, সৎ আর অসৎ লোক সমান এটা হইতে পারে না। একজন শিক্ষিত মানুষ আল্লাহ ভীরু মানুষ আর একজন একেবারে চরিত্রহীন, দুইজনেরই ভোটে মূল্য সমান, এটা আল্লাহ পাকের নীতিমালা নয়। আর আখেরাতে তো মোটেই নয়, লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতু আসহাবুন নার, জান্নাতি আর জাহান্নামি সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতিরা হচ্ছে সফল কাম। আম্মাল্লাযীনা আমানু, শোনো, যারা ঈমান নিয়ে আসবে ও আমেলুস সালিহাত সৎকর্মশীল হবে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে, জান্নাতে বাসস্থান রয়েছে। নজলাম বিমা কানু ইয়ামালুন, তাদের ভালো আমলের আতিথ্য স্বরূপ সেখানে তাদের মেহমান নওয়াজি হবে। ও আম্মাল্লাযীনা ফাসাকু, পক্ষান্তরে যারা পাপিষ্ট হয়েছে পাপাচারে লিপ্ত হয়েছে, ফামা ওয়াহুমুন নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন যখন তাদের ইচ্ছা হবে যে বেরিয়ে যেতে পারলে বেরিয়ে যাবে, আকাঙ্ক্ষা তো হবে হবে, চেষ্টা করবে এদিক ওদিক, আছাড় খেয়ে যদি কোন রকম বেরিয়ে যেতে পারি, ওয়াইদু ফিহা, ধাক্কা দিয়ে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকিল আলহম, এবং এই জাহান্নামীদেরকে বলা হবে জুকু আজাবান্নার, জাহান্নামের শাস্তির আসাদন গ্রহণ করতে থাকো, আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যেই জাহান্নামের শাস্তিকে তোমরা মিথ্যা মনে করতে, বিশ্বাসই করতে না। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে এই ইহ জগতে মানুষকে সংশোধনের জন্য যখন মানুষ পাপে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, আল্লাহ পাক কিছু শাস্তি দেন মাঝে মাঝে, এই হালকা শাস্তি দেন, আর নিকটবর্তী শাস্তি ইহ জগতের শাস্তি দেন। এতে উদ্দেশ্য হয় যে মানুষ চিন্তাশীল হোক, সংশোধন করুক, নিজের হিসাব নিকাশ করুক যে আমার ওপর এটা কেন বিপদ আসলো, আমার এই দুর্ঘটনাটা হলো কেন, আমার এই ক্ষয়ক্ষতিটা হলো কেন, চিন্তা করুক। চিন্তাশীল আল্লাহ পাক হতে বলেছেন। পক্ষান্তরে যারা সংশোধন করলো, পরোয়াই করলো না, ইয়ে প্রাকৃতিক দুর্যোগ আসছে, বালামসি বিপদ আপদ আসতেই পারে, মানুষ উত্থান পতন তো লেগেই আছে, কোনো সংশোধন নাই। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাবো, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আল আযাবিল আদনা মানে লঘু শাস্তি, একটি অর্থ দানা আতুন থেকে, ওর মানে হচ্ছে লঘু শাস্তি, হালকা। আর দনুবুন থেকে যদি নেওয়া হয় এটা ধাতু, তাহলে দনুবুন মানে নিকটবর্তী, দুনিয়াকে এই জন্য বলা হয় দুনিয়া, যে আখেরাতের তুলনায় পরকালের তুলনায় দুনিয়া মানুষের নিকটবর্তী। প্রথমে নিকটবর্তী থেকে নেওয়া যায়, তাহলে অর্থ হবে অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাবো নিকটবর্তী শাস্তি, মানে ইহ জগতের শাস্তি, দুনাল আযাবিল আকবার, গুরুতর শাস্তির পূর্বে, কবরে জীবনের শাস্তি, পরকালের শাস্তি, জাহান্নামের শাস্তির পূর্বে, দুনিয়াতেই আমি হালকা শাস্তি অথবা নিকটতম শাস্তি তাদেরকে দিয়ে থাকি। কেন? লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে আল্লাহর দিকে, মসজিদের দিকে ফিরে আসে, বেনামাজি আধা নামাজিরা নেকির দিকে ফিরে আসে, পাপের রাস্তা ছেড়ে। এ হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য। যত আপনি সৎ জীবনযাপন করবেন, তত আপনি ভালো করে আত্মপর্যালোচনা করবেন, আপনি নিজের হিসাব নিকাশ করবেন। একটা ছোট ভুল হলেও সাথে সাথে আল্লাহ সংশোধন করিয়ে দিতে চান। তারপরে একটা ক্ষতি হয়ে গেল, দশটা টাকা হারাম খেয়েছেন, পঞ্চাশ টাকার ক্ষতি হয়ে গেল। যদি এইরকম লক্ষ্য করেন আপনার জীবনে, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে এরকম বিপথে ছাড়তে চান না যাতে করে জাহান্নামে চলে যান, এমনটা আল্লাহ চান না আপনার জন্য। ইহকাল পরকাল আপনার কল্যাণ চান, কিন্তু বেপরোয়া, ক্ষয়ক্ষতি হোক তারপরে করব, তারপরে করব, তখন আল্লাহ ছেড়ে দেন, যাও শয়তানের হাতে আল্লাহ পাক ছেড়ে দেন, যাও শয়তান একে নিয়ে খেলা করো, তোমার আধিপত্য এখন, যাও একে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওমান আযলাম মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, ওর চাইতে বড় জালেম অপরাধী কি হইতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হইল, অতঃপর সে তা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কথা বললে, কোরআন হাদিসের কথা বললে মুখ ফিরিয়ে নেয়, ওর চাইতে বড় জালেম কি হইতে পারে? এই চরিত্র কি ওই সব লোকদের নয় মুসলিম সমাজে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের কথা বলেন? তখন বলবে জানি না, আমাদের মাওলানারা আমাদের আলেমরা বলতে পারবে, সহিহ হাদিস আছে, বলছে না আমাদের কিতাবে আছে। যদি বলেন আমাদের ফিকার কিতাবে আছে, আমাদের অমুক কিতাবে আছে, অমুক পীর সাহেব লিখেছেন, ওর গুরুত্ব বেশি, তাই নাকি, যদি সেই তরিকার লোক হয়। কিন্তু যদি বলেন কাল আল্লাহ কালা রসুল, আল্লাহর অমুক আয়াতে রয়েছে, রসুলের অমুক হাদিসে রয়েছে, না জানি না, অন্য কোনো অর্থ হইতে পারে, আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো, বড়রাই বুঝেছে, এ এক বড় গুমরাহির রাস্তা, মুখ ফিরিয়ে নেই, এই চরিত্র ভালো চরিত্র নয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি যারা অপরাধী তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব, তাদেরকে শাস্তি দেব। ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব তাওরাত দিয়েছিলাম, তার তোমাকে যে আল কোরআন দিয়েছি এটা কোনো নতুন কথা নয়, তুমিও জেনে রাখো আর তোমার জাতিকেও জানিয়ে দাও যে কোরআন যে নিয়ে এসছো এটা নতুন বিষয় নয়, এর আগে বড় রাসূল ছিলেন মূসা আলাইহিস সালাম, তার সাথে কথা বলেছি, তাকে তাওরাত দিয়েছি। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাইহি, সুতরাং তার সাক্ষাতে তুমি সন্দিহান হয়ে যেও না। এর একটি তাফসীর হচ্ছে যে কোরআন যে তোমাকে দেওয়া হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে, এতে তুমি দুর্বল হয়ে যেও না, মনকে শক্ত রাখো বাতিলপন্থীদের সামনে, এবং তোমার দাওয়াত তুমি দিয়ে যাও মানব জাতিকে। আর কেউ কেউ তাফসির করেছেন আর অন্য একটি তাফসির ভিন্ন, ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাইহি, মূসা আলাইহিস সালামের সাক্ষাতে তুমি সন্দিহান হইও না, অর্থাৎ মেরাজে মূসা আলাইহিস সালামের সাথে আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষাৎ হয়েছিল যখন পঞ্চাশ ওয়াক্ত সালাত নিয়ে আসছিলেন, মূসা আলাইহিস সালাম বারবার করে ফিরিয়ে দিচ্ছিলেন ইযহাব ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর কাছে ফিরে যাও, একটু হালকা করতে বলো আল্লাহকে, আমার উম্মত পারেনি, অত শক্তিশালী ছিল, তোমার উম্মত দুর্বল রোগী কমজোর, তারা পঞ্চাশ ওয়াক্ত আদায় করে দিবে, এই কমাতে কমাতে পাঁচ ওয়াক্তে আসলো, তারপরে ফিরে যেতে বলছেন মূসা আলাইহিস সালাম। এই দেখেন পাঁচ ওয়াক্ত নামাজে শতকরা ৯৮ জনই আদায় করে না, পঞ্চাশ হলে যে কি হইতো আল্লাহ পাকই জানো। যারা পাঁচ আদায় করবে শুনে রাখলে সুসংবাদ, তাদেরকে ওয়াহিয়া খামসুন, পঞ্চাশেরই নেকি আল্লাহ পাক দেবেন, এক করলে ১০ দেন আল্লাহ, পাঁচ দশে ৫০। সুতরাং যেসব ভাই বোনেরা মুসলিম সমাজে পাঁচ ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ পাক পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব দিচ্ছেন। আর যেসব ভাইদের নামাজ নেই, তাদের দিন নেই, তাদের দিন আছে এর প্রমাণ নিজের কাছে নিজেরাই রাখেনি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার আয়াত নম্বর ২৩ এ ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুম ফি মিরিয়াতিম মিন লিকাইহি, আর নিঃসন্দেহ মূসা আলাইহিস সালামকে আমি আল কিতাব তাওরাত দিয়েছিলাম, সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাক্ষাতের ব্যাপারে তুমি সন্দিহান হয়ে যেও না, মানে মূসা আলাইহিস সালামের সাথে তোমার সাক্ষাৎ হবে। মিরাজ পরে হয়েছে আর এই সূরা মক্কী জীবনে তার আগে নাজিল হয়েছে, তাই আল্লাহ ভবিষ্যৎবাণী যেন করেছেন যে মূসা আলাইহিস সালামের সাথে তোমার এই মিরাজের সফরে সাক্ষাৎ হবেই, এতে কোনো সন্দেহ করিও না, এটা একটা তাফসির। আরেকটা তাফসির হচ্ছে যে মিন লিকাইহি মানে মিন লিকাইল কোরআন, সুতরাং কোরআন যে তুমি পাবে, কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, এতে তুমি সন্দিহান হয়েও না, মনোবলকে মজবুত করো আর দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মানব জাতির কাছে কোরআনের দাওয়াত পেশ করো। ওজে আল্লাহ হুদাল্লে বানি ইসরায়েল, এবং এই তাওরাতকে বানি ইসরায়েলদের জন্য হেদায়ত স্বরূপ করেছিলাম, বানি ইসরায়েলদের অসংখ্য মানুষ এই তাওরাত দিয়ে সঠিক পথ পেয়েছিল, তেমনি কোরআনে করিম দিয়ে তোমার উম্মত, তোমার পরে যেসব মানুষরা আসবে, তোমার যুগে যারা এসছে অসংখ্য মানুষ সঠিক রাস্তা পাবে আর তারা জান্নাতের পথ নেবে। ওয়াজা আল্লাহ মিনহুম আইম্মাতে ইয়াহদুনা বি আমরিনা, আর তাদের মধ্য থেকে অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্য থেকে বহু নেতা আমি সৃষ্টি করেছিলাম, ধর্মীয় নেতা যারা দিনের জ্ঞান রাখতো, তাওরাতের জ্ঞান রাখতো, ইয়াহদুনা বি আমরিনা, যারা আমার নির্দেশ মোতাবেক তারা পথ প্রদর্শন করত, নিজেরাও চলতো অন্যকেও পরিচালিত করত। লম্মা সবরু, যখন তারা ধৈর্যশীল হয়েছিল, দিনের ওপর অটল হয়েছিল, ওয়াকানু বি আয়াতিনা ইউকিনুন, এবং আমার আয়াতসমূহকে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন, হে নবী নিশ্চয় তোমার প্রতিপালক তাদের মাঝে অর্থাৎ মানব জাতির মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেবেন কিয়ামতের দিনে, দুনিয়ায় চূড়ান্ত ফয়সালা হবেন, হক বাতিলের মাঝে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা স্পষ্ট হবে না পৃথিবীতে, কারণ এটা কর্মজগৎ, এটা বিচার জগৎ নয়। সুতরাং এখানে অনেক সময় পাওনাদার তার পাওনা পায় না, ন্যায্য অধিকার পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, যার অধিকার নাই সেই জালেমি পেয়ে যাচ্ছে, বেইমানি করে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী পেশ করে। ঠিক তেমনি এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ সত্য, শিরক বাতিল, আর পাপের কাজ হচ্ছে মিথ্যার রাস্তা, শয়তানের রাস্তা, নেকির রাস্তা হচ্ছে আল্লাহ পাকের রাস্তা, জান্নাতের রাস্তা, এটার চূড়ান্ত ফয়সালা হবে না, বাতিল শক্তি মাথা উঠিয়ে থাকবে, হক বাতিলের লড়াই চলতেই থাকবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে দেবেন। অবাধ্য কাফের মুশরিকও বুঝতে পারবে, নাস্তিকও বুঝতে পারবে, পাপিষ্ট বুঝতে পারবে যে আমরা ভুল পথেই ছিলাম, স্বীকার করবে এক বাক্যে যাদের ওপরে জুলম অত্যাচার করেছে, যাদেরকে দুর্বল মনে করেছে, যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদের সামনে স্বীকার করবে যে তোমরাই ভালো পথে ছিলে, আক্ষেপ দুর্ভোগ আমাদের, হতভাগা আমরা। আল্লাহ পাক ফয়সালা করে দেবেন কিয়ামতের দিন, ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে সম্পর্কে তাদের দ্বিমত রয়েছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের যেসব ধর্মীয় মতানৈক্য, ত্রিত্ববাদ, ওজাইর আল্লাহর পুত্র, ঈসা আল্লাহর পুত্র, আর এই বিভিন্ন রকমের মতানৈক্যের শেষ নেই। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না জীবিত, আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টান জগৎ বলছে না ঈসা আলাইহিস সালাম মারা গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র। আর একদল ইহুদিরা বলছে না যারও সন্তান। এই যে মতবিরোধ বিভিন্ন রকমের, আল্লাহ পাক এর চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন করবেন। পৃথিবীতে এরকম নানা মত আর পথ থাকবে। আওয়ালাম ইয়াহদিলাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফী মাসাকিনিহিম, তাদেরকে কি রাস্তা দেখালো না এই বিষয়টি যে তাদের পূর্বে অর্থাৎ আরব মুশরিকদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা ফী মাসাকিনিহিম, তাদের বাসস্থান বা তাদের এলাকা হয়ে এরা তো চলাফেরা করে, ব্যবসায়ী যখন সফর করে তখন সামুদের এলাকা দিয়ে চলাফেরা করে, ইয়ামান দেশে গেলে ওইদিকে আদ সম্প্রদায়ের কথা জানে, লুত আলী সালামের জাতি কোথায় ধ্বংস হয়েছে তাও তারা জানে, এগুলি তো খবর রাখে, আর কেন ধ্বংস হয়েছে এগুলি ইতিহাস তাদের জ্ঞানে আছে, কিন্তু বুঝার চেষ্টা কেন করে না। আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়াহদিলাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন ইয়ামশুনা ফী মাসাকিনিহিম ইন্না ফী যালিকা লায়াতিন আফালা ইয়াসমাউন, তাদের কি এই বিষয়টি কি রাস্তা দেখালো না সঠিক, যে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি। আরব মুশরিক মক্কার মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এরা কেন হিদায়াত পাচ্ছে না, কেন তোমার প্রতি ঈমান নিয়ে আসছে না, এরা কি কিছু শিখতে পারলো না যে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, ইয়ামশুনা ফী মাসাকিনিহিম, আর ওইসব জাতির ধ্বংসাবশেষ যেসব এলাকায় রয়েছে সেসব দেখছে, জানছে, শুনছে, তারপরেও কেন সংশোধন করলো না এরা। ইন্না ফী যালিকা লায়াত, নিশ্চয় এসব ঘটনাবলিতে এই বিগত যুগের লোকদের ধ্বংসে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আফালা ইয়াসমাউন, তারা কি শোনে না। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরুজ ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহু ওয়া আনফুসুহু আফালা ইয়াবসিরুন, আল্লাহ পাকের আরেক কুদরত মহাক্ষমতার কথা আল্লাহ বর্ণনা করছেন যে তারা কি চিন্তা করে দেখে না যে আমি পানিকে চালিত করি বা প্রবাহিত করি, আমি পানিকে প্রবাহিত করি ইলাল আরদিল জুরুজ, এমন এক ভূমির দিকে যেগুলি উদ্ভিদহীন, যেখানে কোনো গাছপালা নেই, ক্ষেত নেই, চাষাবাদ হয় না, দীর্ঘদিন বৃষ্টি না হয়, অনাবাদ হয়ে গেছে, শুকিয়ে গেছে মাটি, সেখানে আমি পানি প্রবাহিত করি মানে বৃষ্টি বর্ষণ করি। ফানুখরে জবে হিজার আন, তখন সেখানে শস্য উদ্গত হয়, হঠাৎ করে সবুজ ফসল দেখা যাচ্ছে, মাঠ গোটা সবুজ হয়ে গেছে। তা আকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, তখন সেই শস্য থেকে তাদের গবাদি পশুও খেতে পায় আর তারা নিজেরাও খেতে পায়। আফালা ইউবসিরুন, তারা কি চিন্তা করে দেখে না এই বিষয়গুলি, যেই আল্লাহ ওয়ানাবাদ জমিকে এইরকম করে দিতে পারেন যে সবুজ হয়ে গেল হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি বর্ষণে, সেই আল্লাহ পাক হেদায়তের জন্য এই আল কোরআন নাজিল করেছেন মৃত অন্তরগুলিকে জীবিত করার জন্য, এটা কি চিন্তা করে না। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন, ওইরকমই মানুষ মরে গিয়ে সরে গলে গিয়ে আবার আল্লাহ পাক তাদেরকে আবে হায়াত দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলমিনের যখন কিয়ামত হবে, সিংহায় ফুক হবে, সবাই উঠে আসবে। যেমন বৃষ্টি বর্ষণে মাটির পেটে যেসব বীজ রয়েছে সেগুলি থেকে গাছপালা উদ্গত হয়, তেমনি মানুষ নিজ নিজ জায়গা থেকে মাটি থেকে ফেটে উঠবে বিচার দিবসে, এটা কি হবে না আখিরাতের, এটি বাস্তব একটা যুক্তি প্রমাণ। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুন মা তাহাজাল ফতহ ইন কুনতুম সাদিকিন, কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাঝে মাঝে চ্যালেঞ্জ করত, মোহাম্মদ তুমি যে মাঝে মাঝে বলো যে আল্লাহর আজাব কখন চলে আসবে, না মানো তো তোমাদের আল্লাহর শাস্তি চলে আসবে, কই তোমার আজাব কোথায়, এত বিলম্ব কেন, এইরকম করত। আল্লাহ বলছেন ইয়াকুলুন, তারা বলে মা তাহাজাল ফাতহ, এই চূড়ান্ত ফয়সালা কখন হবে, তোমরা যে ন্যায্য পথে আছো মোহাম্মদ, আমরা ভুল পথে আছি, আর তুমি বলছো আমরা ভুল পথে আছি, আমরা ধ্বংস হয়ে যাবো, দেখিয়ে দাও। অথবা কিয়ামত সম্পর্কে হইতে পারে, যে তুমি বলছো কিয়ামত কাছে, ইন্না সাআতা লাআতিয়াতুন লা আল্লা সাআতা কোনো করিবা, এই যে বলছো কিয়ামত নিকটে, কোথায় আল ফাতহ, যেখানে চূড়ান্ত ফয়সালা হবে সেটা কিয়ামত, এটাই হচ্ছে প্রসিদ্ধ তাফসীরের। আর কেউ কেউ বলছেন হক বাতিলের মাঝে ফয়সালা, যেমন বদরে হইল, খন্দকে হইল, মক্কা বিজয় হইল, ইনকুন্তুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও হে মোহাম্মদ এবং মোহাম্মদের সাথীরা, তাহলে বলো এই চূড়ান্ত ফয়সালা কখন হবে, কাউকুল হে নবী জানিয়ে দাও, ইয়াউমাল ফাতহ, যেই দিন চূড়ান্ত ফয়সালার দিন হবে, লা ইয়ানফাউল্লাযিনা কাফারু ঈমানুহুম, কাফেরদের ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না, এই আয়াত দ্বারা বোঝা যায় যে এটা আল্লাহ পাক আখিরাত পরকালকে বুঝাতে চেয়েছেন। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন কাফেররা সকলেই ইমান নিয়ে আসবে, কালিমা তাইয়েবা পড়বে, কোনো কাজে আসবে না, দরজা বন্ধ হয়ে গেছে তওবার। এইরকমই মানুষের মৌতের মুহূর্তে যখন আল্লাহর আজাবের শাস্তির ফেরেশতাদেরকে দেখে নেবে যে এরা শাসানি দিচ্ছে, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতি, এই নোংরা খুবিস আত্মা বেরিয়ে চলো, তুমি কোথায় পালাচ্ছ, আল্লাহর গজব এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো, তোমার জন্য শাস্তি প্রতীক্ষায় রয়েছে। সেই সময় হুঁশ থাকলেও তবা করলে তবা দরজা বন্ধ হয়ে যাবে, যেমন নবী সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলছেন যে সেই দিন কাফেরদের ইমান কোনো কাজে আসবে না, ওয়ালাহুম ইউনজারুন, আর কাফেরদেরকে অবসরও দেওয়া হবে না, ছাড়ও দেওয়া হবে না, আল্লাহ একটু ছেড়ে দাও, আর কিছুদিন সময় দাও, ফিরিয়ে দাও পৃথিবীতে, আল্লাহ আর ফেরাবেন না। আরেজ আনহুম, হে নবী, সুতরাং তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ তুমি তাদেরকে এড়িয়ে চলা, তাদের সাথে বেশি তর্ক বিতর্ক করে লাভ না, এরা মানতে চায় না, তুমি নিজের কাজ করে যাও, যেখানে দেখবে যে দিনের কথা বলে লাভ আছে সেখানে যাও, যেই জমিতে পানি সেচ করে ফসল হওয়ার আশা নেই সেখানে একজন জ্ঞানী মানুষ সেচ করবে না, আর বীজ বপন করে বীজও নষ্ট করবে না। এইরকমই হইতে হবে একজন দায়ীকে, একজন মুবাল্লিগকে, অনেক লোক আছে, এই লোকেরা হইল না তো অন্য লোকেরা হয়তো হিদায়ত হবে, তাদের জন্য মেহনত করুন, আর এক শ্রেণীর লোককে শুধু ধরে নেবেন না, এই আলেম সমাজকে ঠিক করে নেবো আর বাকি সব ঠিক হয়ে যাবে, এই নেতাদের ঠিক করে নেবো তাহলে ঠিক হয়ে যাবে, না জরুরি নয়, হতে পারে আল্লাহ পাক এই নেতাদেরকে আর আলেমদেরকে হয়তো ওই অনাবাদ জমির মতো, যে জমি পানি ধরেও রাখতে পারে না আর পানি দিয়ে উপকৃত হইতে পারে না, হয়তো তারা ওই রকম, কিন্তু হতে পারে অশিক্ষিত লোকেরা, যুবক ছেলেরা, স্কুল কলেজে পড়া ছেলেরা, তারা তাওহীদ বুঝবে, তারা সুন্নত বুঝবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালন করার জন্য সচেষ্ট হবে। সুতরাং যেখানে উর্বর শক্তি সম্পন্ন জমি পাবে, যেখানে এই জমিতে উর্বর শক্তি আছে সেখানে তুমি বীজ বপন করো, সেখানে পানি সেচ করো, ফারিজ আনহুম, তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে উপেক্ষা করো, ওয়ানতাজির, এবং তুমি প্রতীক্ষায় থাকো, অপেক্ষা করো, ইন্নাহুম মুনতাজিরুন, আর তারাও অপেক্ষায় থাক, কার উপর আল্লাহর আজাব আসছে, আর হক বাতিলের এই লড়াই আল্লাহ পাক কাকে বিজয় দান করছেন, বদরের যুদ্ধে কল্পনা করতে পারে কাফের মুশরিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদেরকে, খন্দকে নিরাশ হয়ে ফিরে আসলো আরব মুশরিকরা, মক্কা বিজয় হয়ে গেল, কল্পনাও করতে পারেন আরব মুশরিকরা যে এই মোহাম্মদ কি তো তাড়ালাম, 100 উটের পুরস্কারের ঘোষণা করে তাকে খুঁজে পেলাম না, আর 8 বছরের মধ্যে আমরা লাঞ্ছিত অপদস্ত হয়ে যাবো, এরকম কোনো কল্পনাই ছিল না তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই হয়, কিন্তু আল্লাহর দিনের জন্য মুমিনদেরকে মেহনত করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহ পাক তার যেন তৌফিক দান করেন, আমিন, আর আমাদেরকে সত্য পথে মেহনত করার তৌফিক দান করেন, আমিন, দিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার তৌফিক দান করেন, আমিন, সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।